আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, একদিকে আজকে আমার শরীরও একটু অসুস্থ, আর দ্বিতীয়ত রাত অনেক, 2:25, এখন হলো আমাদের সবার ঘুমের সময়। এই সময় তো আসলে আলোচনা করার সময় না। তো যেহেতু এখানে নিয়ম, তো এই জন্য আমরা সংক্ষেপে অল্প কিছু কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনার বিষয় হলো আমলে সালেহ, আমলে সালেহের গুরুত্ব, আমলে সালেহের তাৎপর্য, আমলে সালেহ কিভাবে হয়, এই আমল কেন্দ্রিক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমাদের প্রত্যেক মুসলিম, প্রত্যেক মুমিন মাত্রই জানি যে একজন মুসলিমকে অবশ্যই আমলে সালে করতেই হয়, কারণ আমলে সালে বিহীন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দেন না। কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে আমলে সালের কথা বলছেন। সূরা আল বাকারার 25 আয়াত আল্লাহ পাক এখানে কিছু মানুষের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাত, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ওই মানুষগুলোকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালে করেছে, আন্নালাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে আল্লাহ পাক এখানে দুটি শর্ত দিয়েছেন, একটি হলো আমানু আর একটি হলো ওয়া আমিলুস সালিহাত। ঈমান যেমন আনতে হবে, পাশাপাশি আমলে সালেও লাগবে। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। তাহলে এভাবে অনেক আয়াত কোরআনে কারিমে রয়েছে, যে আয়াতে কারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আমলে সালের কথা বলছেন। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলছেন, কিন্তু শুধু আমলের কথা বলেন নাই, আমলের সাথে আল্লাহ পাক একটি শব্দ সংযুক্ত করেছেন, সেই শব্দটা হলো আমলে সালেহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু আমল নিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে না, আমলটা হতে হবে আমলে সালেহ। এখানে বিষয়টা খুবই লক্ষণীয় বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ পাক শুধু আমল দেখে দেখে জান্নাত দিবেন না, আল্লাহ পাক আমলটা আমলে সালেহ কিনা, আমলটা কিরকম এটা দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমলের মধ্য থেকে কোন আমলগুলো আমলে সালেহ। যদি আমলে সালেহ না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন না। আমলে সালেহ হওয়ার আগে প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, যেটা আমরা সবাই জানি। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদতটা বিভিন্ন ভাবে হয়, ইবাদতটা অন্তরের মাধ্যমে হয়, কালবের মাধ্যমে হয়, ইবাদতটা লসানের মাধ্যমে হয়, ইবাদতটা শরীরের মাধ্যমে হয়, ইবাদতটা অর্থের মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে হয়, বিভিন্ন উপায়ে ইবাদত হয়। যত রকমে ইবাদত হয় প্রত্যেক ইবাদতের আরেক নাম হলো আমল। তবে এই ইবাদতের মধ্য থেকে যেই ইবাদতটা হয় কালবের মাধ্যমে, এই ইবাদতটাকে আল্লাহ পাক নাম রেখেছেন ঈমান, এটাকে ইবাদত থেকে আলাদা করেছেন, শুধু একটা অংশকে আলাদা করেছেন, সেটা হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আল্লাহ পাক কাউকে কোনো অবস্থায় জান্নাত দিবেন না। এজন্য সমগ্র ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানটাকে আলাদা করেছেন। ঈমানের বাহিরে যত ইবাদত আছে শুধুমাত্র ঈমান ছাড়া বাকি যত ইবাদত, সমস্ত ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন আমল হিসাবে, আমলে সালেহ হিসাবে নামকরণ করেছেন। তাহলে বোঝা যায় যে আমলে সালেহের সীমারেখা অনেক দূর, ব্যাপক, অনেক বড় বিষয় আমলে সালেহ। ঈমানের বাহিরে, ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদতকে বলা হয় আমলে সালেহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আমলে সালেহ পাওয়ার জন্য, আমলে সালেহ করার জন্য আল্লাহর সাথে শর্ত আরোপ করেছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আমলে সালেহ লাগবে। আল্লাহ পাক সূরা আল কাহাফের শেষ আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ চায়, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাত চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সেই যেন আমলে সালেহ করে। আমলে সালেহ না করলে আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাত, আল্লাহ সুবহান ওয়া তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে না। আমলে সালেহ না থাকলে ওই মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক সূরা আল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে এর থেকে বাঁচতে হলে এই চারটি গুণ থাকতে হবে। প্রথমটি হলো আমানু, তারপরে দ্বিতীয়টি হলো আমেলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। কোন ব্যক্তি তাওবা করার পরে যদি আমলে সালেহ না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন না। আল্লাহ পাক সূরা আল ফুরকানের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমলে সালেহ করেছে, এরকম অবস্থায় তওবা করলে, ঈমান আনলে, আমলে সালেহ করলে আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তার তওবা কবুল করে তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকিতে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ হওয়া, গুনাহ মাফের পরে গুনাহগুলো নেকিতে রূপান্তর হওয়া, এটার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো ওয়া আমিলুস সালিহাতি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এর পরের আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলা আল্লাহি মাতাবা। যে ব্যক্তি তওবা করেছে এবং আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে, তাকে তওবা কবুলকারী হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তওবাকারী হিসাবে কবুল হওয়ার জন্য শর্ত হইল তওবার পরে আমলে সালেহ করতে হবে। ইমানের বহিঃপ্রকাশ হলো আমল। মানে আমরা প্রথমে বলছি যে ইমান এবং আমলের সালে সবগুলো মিলে হলেও আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত যদি কোনো ব্যক্তি করে, তাহলে এই ব্যক্তির ইমানও থাকবে, আমলের সালেও থাকবে। শুধু ইমান আছে, আমলের সালে নেই, তাহলে বোঝা যাবে এই ব্যক্তি ইমানের দাবিদার, আসলে তার ইমান নাই। যদি ইমানেই থাকতো তো ইমানের বহিঃপ্রকাশ, ইমানের কারণে সে আমল করতে বাধ্য হইত। কারণ ইমান এমন এক জিনিস যে ইমান আনার ফলে, ইমান আনার কারণে তার জীবনের সমস্ত কিছু, পুরা জিন্দেগি তার পরিবর্তন এসে যায়। কারণ সব কিছুর সাথে ইমানের সম্পর্ক আছে। এই জন্য আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সালাতকে ইমান শব্দ দিয়ে উল্লেখ করেছেন। সূরা আল বাকারা 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম অর্থ সালাতাকুম, আল্লাহ তোমাদের সালাতকে নষ্ট করতে চান না। তাহলে সালাত হলো আমল, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে ঈমান শব্দ দিয়ে উল্লেখ করেছেন। অর্থাৎ ঈমানের বহিঃপ্রকাশ সালাত। কোন ব্যক্তির ভিতরে ঈমান থাকলে ওই ঈমানই তাকে বাধ্য করবে সালাত কায়েম করতে। সালাত কায়েম করে না, তারপরেও আমাদের দেশে ঈমান থাকে, বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে, আমার ঈমান মজবুত আছে, আমার ঈমান খুব শক্তিশালী আছে, কিন্তু নামাজ পড়ে না। তাহলে যেই ঈমান আমলে সালে করাইতে পারে না, যেই ঈমান নামাজ পড়াইতে পারে না, যেই ঈমান তাকে আমলে বাধ্য করতে পারে না, আসলে ওই ঈমান তাকে জান্নাতেও নিয়ে যেতে পারবে না। কারণ তার ঈমান এত দুর্বল, এত ক্ষুদ্র হয়ে গেছে, যেই দুর্বলতার কারণে ঈমান তাকে সালাত পর্যন্ত টেনে নিতেও সক্ষম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসে ঈমান আর আমলকে একসাথে সম্পৃক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোক ঈমানদার নয়, আল্লাহর কসম ওই লোক ঈমানদার নয়, আল্লাহর কসম ওই লোক ঈমানদার নয়। কোন লোকটা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কোন লোকটা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির জুলুম অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তাহলে প্রতিবেশী নিরাপদ হওয়া, এটা হলো আমল। প্রতিবেশীকে অত্যাচার না করা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, এটা হলো আমল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম এই লোক ইমানদার নয়, আল্লাহর কসম এই লোক ইমানদার নয়, আল্লাহর কসম এই লোক ইমানদার নয়, তিনবার বলছেন। তাহলে এই প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, এহসান করা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সাথে সম্পৃক্ত করেছেন, আমলকে ইমানের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, সেই যেন উত্তম কথা বলে, সুন্দর কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ করে থাকে। তাহলে ভালো কথা বলা, কল্যাণের কথা বলা অথবা চুপ করে থাকা, এটা হলো আমল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে, এখানে ভালো কথা বলা, কল্যাণকর কথা বলা অথবা চুপ থাকা, এই ভালো আমলটিকে, আমলের সালেটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনেছে, সেই যেন মেহমানের মেহমানদারি করে, সেই যেন মেহমানকে একরাম করে, মেহমানকে সম্মান করে। তাহলে মেহমানের মেহমানদারি করা, এটা হলো আমলে সালেহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। তাহলে বোঝা যায় ঈমান আর আমল একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটি আরেকটির থেকে আলাদা বিষয় নয়। কিন্তু আমরা দেখি বর্তমানে মুসলিম উম্মা, বর্তমানে সারা পৃথিবীতে মুসলমান ঈমান থেকে আমলকে আলাদা করে নিয়েছে, মনে করে ঈমান এক জিনিস, আমল ভিন্ন জিনিস। আমল থাকলে ভালো, না থাকলে অসুবিধা নেই, কিন্তু ঈমান ঠিক আছে। প্রথম কথা হলো, আমলে সালে এটি ঈমানেরই অংশ, ঈমানেরই বহিঃপ্রকাশ, ঈমানের সাথে জড়িত। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জমহুর উলামায়ে কেরাম ঈমানের সংজ্ঞা দিয়েছেন, ঈমান হলো তিনটি জিনিসের নাম। একটা হলো তাসদিক বিল কালব, তাসদিক বিল জানান, আরেকটা হলো মুখে সাক্ষী দেওয়া, শাহাদা বিল লিসান, আরেকটা হলো আমল বিল জাওয়ারেহ। অর্থাৎ অন্তরে বিশ্বাস করা, মুখে সাক্ষ্য দেওয়া, এবং কাজে কর্মে বাস্তবে আমলে পরিণত করা। তাহলে আমল বিল আরকান, ইসলামের আমলগুলোকে গুরুত্ব দেওয়া, এটাও ঈমানের একটা অংশ। এজন্য আমলে সালেকে বা আমলকে ছোট করে দেখার সুযোগ নাই। এখন কথা হইল, আমলটা হইতে হবে আমলে সালে। সালে আমল কোনগুলা? সালে মানে হলো যেটা বাজারে চলে, বাজারে চলে তো বুঝেন নাকি? জি, আল্লাহ পাক বলছেন এটা হইতে হবে আমলে সালে। আমলে সালে মানে যেই আমলটা আখেরাতের বাজারে চলে, ওই আমলটার নাম আমলে সালে। সালে শব্দটা সলাহিয়া থেকে, সলাহিয়া মানে যেটা যোগ্য, যেটা প্রচলিত, যেটা উপযুক্ত, এইরকম আমলকে বলা হয় আমলে সলে। যেমন আমি বাজারে গেলাম 5,000 টাকা নিয়ে, 5,000 টাকার নোট নিয়ে গেলাম, নোটগুলা সব অচল, নোটগুলা জাল টাকার নোট, 2 নম্বরের নোট। টাকা নিয়ে গেছে 5,000 টাকা, কিন্তু এই টাকা দিয়ে বাজার থেকে আমি কোথাও কোনো জায়গা থেকে বাজার করতে পারবো না। টাকা আছে কিন্তু টাকা দিয়ে বাজার করা যাচ্ছে না। আবার টাকা নিয়ে গেছে কিন্তু টাকাগুলো ব্রিটিশ আমলের টাকা, বর্তমান সময় এটা প্রচলন নাই, এটা চলে না। অথবা আরো প্রাচীন মোগল আমলের টাকা, যেই টাকা এখন বাজারে চলে না, এইরকম টাকা নিয়ে গেলাম, তাহলেও বাজার করা সম্ভব না। আখেরাতের বাজারে সব আমল চলে না। আল্লাহ পাক বলছেন অনেকেই এমন আমল নিয়ে আসবে যে আমলগুলো হাবা মানসুরা হয়ে যাবে, মানে অনেক আমল থাকবে, বস্তা বস্তা আমল, কিন্তু সে আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, কোনো আমল কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। তাহলে এই আমলটা হতে হবে আমলে সালেহ, যে আমলটা আখেরাতের বাজারে কাজে লাগে, যেই আমল দিয়ে জান্নাত পাওয়া যায়। এইরকম আমল না হলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল দিয়ে জান্নাত দিবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার থেকে বেশি আমল চান না। আল্লাহ পাক বান্দার থেকে চান আহসান আমল, বান্দার থেকে চান কি আমল? আহসান আমল। আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আকসারু আমালা বলেন নাই, আল্লাহ পাক অনেক বেশি আমল চান না, আল্লাহ পাক চান আহসান আমল, সুন্দর আমল। কে কত বেশি সুন্দর আমল করে, আহসান আমল করে, এই আহসান আমলটা, এই সুন্দর আমলটার নামে হলো আমলে সালেহ। একটা আমল আমলে সালেহ হতে হইলে দুটি শর্ত, প্রথম একটি মতলক শর্ত, সেটি হলো ইমান ছাড়া আমলে সালেহ হয় না। এই জন্য কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক আমলে সালের কথা বলছেন, আগে আল্লাহ পাক ইমানের কথা বলছেন। ইমানবিহীন আমলে সালের কথা আল্লাহ পাক বলেন নেন, প্রথম বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথম ইমান তারপরে আমলে সালেহ। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তির ইমান না থাকলে সে যত আমলে করুক, যত ভালো কাজে করুক, যত সালে আমল, যত সুন্দর আমল করুক, বাহ্যিক দেখতে সুন্দর হোক, কিন্তু সেটা আমলে সালে হবে না। যেমন আবু জেহেল, আবু লাহাবরা, কুপ্পাররা, মুশরিকরা অনেক আমল করত, কিন্তু তাদের আমলগুলো আমলে সালে হয়নি। তারা মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করত, সাগরের মাঝখানে যখন বিপদে পড়ত তখন খালেজ ভাবে আল্লাহর নিকট তারা দোয়া করত, এটা তাদের একটা আমল, কিন্তু এই আমল কোনো কাজে আসে নাই, আমল বরবাদ, কারণ এই আমলের সাথে তাদের ঈমান ছিল না। তারপরে তারা মাঝে মাঝে কাবা ঘরের গিলাব ধরে আল্লাহর কাছে দোয়া করত, তারা হাজিদের ব্যবস্থাপনা করত, তারা হাজিদেরকে পানি পান করাইতো, হাজিদের খেদমত করত, আল্লাহর ঘরে হজ করত, অসংখ্য অনেক টাকা পয়সা সাদাকা করত, কিন্তু যত কিছু করেছে কোনো আমলেই তাদের কোনো কাজে আসে নাই, কারণ কি ঈমান ছিল না। মুনাফেক যারা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই সহ যারা মুনাফেক ছিল, এই মুনাফেকদের অনেক আমল ছিল, তারা অনেক নামাজ কায়েম করেছে, সালাত কায়েম করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক কাজ করেছে, কিন্তু তাদের আমলগুলো আমলে সলে হয় নাই। কারণ কি? কারণ হলো তাদের ঈমান ছিল না, ঈমানটা বিশুদ্ধ ছিল না, ঈমানটা সহি ছিল না, ঈমানটা কুফর মুক্ত, শিরক মুক্ত, বিদআত মুক্ত ঈমান ছিল না। তাহলে বোঝা যায় যে ঈমানবিহীন বিশুদ্ধ ঈমান ছাড়া আমলে সালের কল্পনাই করা যায় না। প্রথম আমলে সালে হতে হলে অবশ্যই বিশুদ্ধ ঈমান লাগবে। বিশুদ্ধ ঈমানের পরে কোনো ব্যক্তি যখন আমল করবে, ওই আমলের মধ্যে যদি দুটি গুণ থাকে, দুটি শর্ত থাকে, তখন ওই আমলটা হয়ে যায় আমলে সালে। এক নম্বর শর্তটি হলো আল এখলাস, আমলটার মধ্যে এখলাস থাকতে হবে। আর দুই নম্বর শর্তটা হলো আমলের মধ্যে মোতাবাত সুন্নাহ থাকতে হবে, সুন্নতের অনুসরণ থাকতে হবে। এই দুটি শর্তের বাহিরে যদি যায় তাহলে ওই আমলটাও আমলে সালে হয় না। প্রথম শর্তটি হলো এখলাস, এই ইবাদতটা, এই আমলটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করতে হবে, এর মধ্যে অন্য কোনো লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট থাকা যাবে না। যদি থাকে ওই আমলটা আর আমলে সালে হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অনেক জায়গায় কথাটা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দিন, মানে আল্লাহর জন্য খালেস করে, দিনকে আল্লাহর জন্য খালেস করে, তারপরে আল্লাহর ইবাদত করবে। এই ইখলাস, দিনকে আল্লাহর জন্য খালেস করা, এটা যদি না থাকে তাহলে ওই ইবাদত, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। যদি ইবাদতের মধ্যে, আমলের মধ্যে রিয়া থাকে, লোক দেখানোর যদি সম্ভাবনা থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, ওই আমলটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে, লোক দেখানোকে গোপন শিরক, শিরকে খাফি হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কারণ সূক্ষ্মভাবে যদি কেউ একটা আমল করার সময় অন্যকে দেখাতে চায় যে আমার আমলটা দিয়ে অন্যরা মনে করুক আমি খুব পরেজগার, আমি খুব দিনদার, আমি খুব মুত্তাকিন, অথবা এটা দিয়ে, এই আমলটা দিয়ে দুনিয়াবে কিছু স্বার্থ হাসিল করা যাবে, তখন এই আমলটা আর আমলে সলে থাকে না, এটা বাতিল আমল হয়ে যায়, এই আমলটা আমলে গায়ের সলে হয়ে যায়। দ্বিতীয় শর্ত যেটি আমলের জন্য, সেটি হলো আমলটি মুতাবাত সুন্নাহ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমলটা করেছেন, যেভাবে আমলটা করার অনুমোদন দিয়েছেন, যেভাবে আমলটার করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছেন, ওইভাবে যদি আমলটি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি কবুল করেন, তখন এই আমলটি কবুলযোগ্য আমল, তখন এই আমলটি হয় আমলে সালেহ। যদি আমলটির মধ্যে সুন্নতের এত্তেবা না থাকে তখন আমলটি আর আমলে সালে হয় না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক অনেক জায়গায় কথাটা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীর সুন্নতের এত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো। সুন্নতের অনুসরণ করে কোনো ব্যক্তি যদি আমল করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, আল্লাহ পাক তাকে পছন্দ করেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন, যা নির্দেশ দেন, সেটাকে তোমরা ভালো করে ধরো, আর যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন, যেটা থেকে নিষেধ করেন, সেটা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে, এত্তেবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উসওয়ায়ে হাসানা রেখেছেন। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটি আমলের সওয়ালে হইতে হইলে সে আমলটি হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে, সুন্নত অনুযায়ী আমল। আবার ওই আমলটি বেদাত মুক্ত আমল হইতে হবে, কারণ আমলটির মধ্যে যদি বেদাত থাকে ওই আমলটিও বাতিল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি এমন আমল করে যেই আমলের ব্যাপারে লাইসা আলাইহি আমরুনা, যে আমলের ব্যাপারে আমি রাসূলের কোনো নির্দেশনা নাই, তাহলে ওই আমলটা রাদ্দুন, ওই আমলটা হয়ে যায় বাতিল, ওই আমলটা প্রত্যাখ্যাত। তাহলে আমলের সওয়ালে হইতে হইলে অবশ্যই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হইতে হবে এবং সেটা বেদাত মুক্ত হইতে হবে, তখন এই আমলটা হয় আমলে সালেহ। আর আমলে সালেহ যদি হয়, এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন। আমলে সালেহ হইতে হইলে এবাদতের যে তিনটি রোকন, প্রত্যেকটি আমলের মধ্যে এবাদতের ওই তিনটি রোকনও থাকতে হবে। এবাদতের রোকন সমূহের মধ্য থেকে তিনটা রোকনের একটা রোকন যদি অনুপস্থিত থাকে, ওই আমলও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এবাদতের এক নম্বর রোকন হলো মহব্বত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থাকতে হবে। প্রত্যেকটি আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত থাকতে হবে। আল্লাহকে ভালো না বেসে, মহব্বত না করে যদি আমল করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা কবুল করেন না। এই জন্য প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা থাকতে হয়। একজন মুমিন সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে একজন মুমিন সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে, তাহলে আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া যদি আমল করা হয়, এবাদত করা হয়, ওই এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহর মহব্বত কিভাবে হয়? আল্লাহর মহব্বত হয় তাওহীদের মাধ্যমে। অর্থাৎ কোনো ব্যক্তি তাওহীদে বিশ্বাসী না, কিন্তু আমল করে, এই আমলটা আল্লাহ কবুল করেন না, কারণ সে আল্লাহর তাওহীদেই বিশ্বাস করে না। আর তাওহীদে বিশ্বাসী না হলে আল্লাহ পাক এই ব্যক্তিকে মহব্বত করেন না। পৃথিবীর অনেক অমুসলিম অনেক আমল করে, অনেক কোটি কোটি টাকা সদাকা করে, মানুষের কল্যাণে খরচ করে, মানুষের কল্যাণে ব্যয় করে, মানুষের জন্য অনেক টাকা পয়সা খরচ করে, এগুলোও কিন্তু আমল। কিন্তু আমলগুলোর সাথে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে বিশ্বাসী না। এই জন্য যত আমল করে আল্লাহ পাক এই সকল আমলের আখেরাতে কোনো জাজা দিবেন না। তাহলে বোঝা যায় যে একটা আমল আল্লাহর কাছে কবুলযোগ্য হতে হইলে অবশ্যই আমলটার আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসা হইতে হবে। দুই নম্বরে আল্লাহর ভয় থাকতে হবে ইবাদতের মধ্যে। আল্লাহর ভয় যদি না থাকে তাও আল্লাহ পাক আমলটা কবুল করেন না। আবার আমলটার মধ্যে আশাও থাকতে হবে। যদি আশা না থাকে আল্লাহর রহমতের আশা যদি না করে তাহলেও এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই জন্য সালাফে সালেহিনেরা বলতেন কোনো ব্যক্তি যদি এই তিনটি শর্তের একটি শর্ত একটি রকম বাদ দিয়ে কোনো আমল করে সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যদি শুধু মহব্বত নিয়ে যদি শুধু ভালোবাসা নিয়ে ইবাদত করে ভয়ও নাই আশাও নাই, এটা হলো সুফিদের ইবাদত সুফিদের আমল। যদি কেউ শুধু আশা নিয়ে আমল করে শুধু আশা করে কিন্তু ভয়ও নাই মহব্বতও নাই, এটা হলো মুরজিয়াদের আমল। আর যদি কেউ শুধু ভয় নিয়ে আমল করে ইবাদত আশাও নাই মহব্বতও নাই, এটা হলো খারেজিদের আমল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমল করে মহব্বতের সাথে ভয়ের সাথে আশার সাথে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা আমরা আমলে সালেহ করব। আমলে সালেহটা যে শর্তগুলো বললাম এই শর্তগুলো ঠিক রেখে আমরা আমলে সালেহ করব। তাহলে এই আমলে সালেহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ পেতে হলেও জান্নাত পেতে হলেও শিরক মুক্ত আমল লাগে। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত চায় সাক্ষাৎ চায় সেই জন্য বেশি বেশি আমলে সালেহ করে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা সেই যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক না করে। সম্মানিত ভাইরা আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমার আলোচনা শেষ। তো সংক্ষিপ্ত কথা হইল যে আমরা বেশি বেশি আমলে সালেহ করব। তবে আমলে সালেহ করার সময় আমরা খেয়াল রাখব যে আমাদের আমলে সালেহটা যেন আমলে সালেহ হয়, শুধু আমল না হয়। যে আমল আখেরাতে কোনো কাজে লাগবে না, যে আমল আখেরাতে হাবা মানসুরা হয়ে যাবে, আমাদের আমল যেন ওই রকম না হয়। আমাদের আমলগুলো যেন এখলাসের সাথে হয়, আমাদের আমলগুলো যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে হয়, আমাদের আমলগুলো যেন বেদাত মুক্ত হয়। তাহলে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং ওই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমলে সালেহ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুন যে আমলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, যে আমল দ্বারা আল্লাহ পাক জান্নাত দেন, যে আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন। এইরকম আমলে সালেহ বেশি বেশি করার তৌফিক দান করুন। আমলে সালেহের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার আল্লাহর মহব্বত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাবলিগি ইস্তেমাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই তাবলিগি ইস্তেমা এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে, ওলামায়ে কেরাম যত বিষয়ে কোরআন সুন্নাহ থেকে কথা বলেছেন, প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে আমল করার জানার বোঝার তৌফিক দান করুন। এই তাবলিগি ইস্তেমার মাধ্যমে আল্লাহ পাক আমাদের হেদায়েতের জরিয়া হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই তাবলিগি ইস্তেমাকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন। এই তাবলিগি ইস্তেমার উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি আরও সুন্দরভাবে ব্যাপকভাবে আয়োজন করার, আমাদের হেদায়েতের জন্য যা দরকার সেই আয়োজন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদ ইমান এবং বেদাত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিম ভাই হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।